Book 2 10 10 10 أمس اليوم غدا গতকাল আজ আগামী কাল গতকাল আজ আগামী কাল أمس كان السبت গতকাল শনিবার ছিল গতকাল শনিবার ছিল أمس كنت في السينما গতকাল আমি সিনেমা দেখতে গিয়েছিলাম গতকাল আমি সিনেমা দেখতে গিয়েছিলাম كان الفيلم مشوقا ফিল্মটি বা ছবিটা আকর্ষণীয় ছিল ফিল্মটি বা ছবিটা আকর্ষণীয় ছিল اليوم هو الاحد আজ রবিবার আজ রবিবার اليوم انا لا اعمل আমি আজ কাজ করছি না আমি আজ কাজ করছি না سابقى في البيت আমি আজ বাসায় আছি আমি আজ বাসায় আছি غدا الاثنين আগামীকাল সোমবার আগামীকাল সোমবার غدا ساعود للعمل مجددا আগামীকাল আমি আবার কাজ করব আগামীকাল আমি আবার কাজ করব اشتغل في المكتب আমি একটি অফিসে কাজ করি আমি একটি অফিসে কাজ করি من هذا اوكي اوكي هذا بيتر ও হলো পিটার ও হলো পিটার পিটার طالب পিটার একজন ছাত্র পিটার একজন ছাত্র من هذه اوكي اوكي هذه مارتا ও হলো مارتا ও হলো مارتا مارتا سيكريتيرا مارتا একজন সেক্রেটারি মার্থা একজন সেক্রেটারি পিটার ওয়া মার্থা আসদিকা পিটার এবং মার্থা হলো বন্ধু পিটার এবং মার্থা হলো বন্ধু পিটার সদিকু মার্থা পিটার হলো মার্থার বন্ধু পিটার হলো মার্থার বন্ধু মার্থা صديقة بيتر مارثا হলো পিটারের বান্ধবী মার্থা হলো পিটারের বান্ধবী الرجاء الذهاب الى www.book2.de لمطالعة الكتب مع الدروس الصوتية